হাজার ফুল ফোটে ভুবনেতে, কত না হাজার ফুল ফোটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে অনাদরে ঝরে যেতে, কত না হাজার ফুল ফোটে ভুবনেতে। গান আমার কোনো এক ঝরা ফুল, তবু সে বোঝেনি ফুটিতে চাতার ভুল, প্রেমের পূজাতে হলো না যে তার ঠাই, নাই বা পেল সে স্বাদ ছিল যা পেতে, কত না হাজার ফুল ফোটে ভুবনেতে। কত সাধে গাঁথা মালা সেও ঝরে যাবে, মিলনের মধুরাতে সেও তো পোহাবে, কত সাধে গাঁথা মালা সেও ঝরে যাবে, মিলনের মধুরাতে সেও তো পোহাবে, রবে শুধু স্মৃতি যেন তাও দুদিনে, ফোটায় আর ঝরা খেলা সে তো ক্ষণিকের, তবু ফুল ফোটে তবু কবি রচে গান, মানুষের মন তাই আজ ওঠে মেতে, কত না হাজার ফুল ফোটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে অনাদরে ঝরে যায়।